الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويوم يناديهم فيقول أين شركائي الذين كنتم تزعمون قال الذين حق عليهم القول ربنا هؤلاء الذين أغوينا أغويناهم كما غوينا تبرأنا إليك ما كانوا إيانا يعبدون وقيل ادعوا شركاءكم فدعوهم فلم يستجيبوا لهم ورأوا العذاب لو أنهم كانوا يهتدون فقال أولئك إذا كان فيهم الرجل الصالح بنوا عليه قبره بنى على قبره مسجدا ثم صوروا تلك الصور أولئك شرار خلق الله يوم القيامة رواه البخاري ومسلم যাবতীয় হামদ ও সান্না আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। দিনদার মানুষের সামনে সবসময় শয়তানি ধোকা চলতেই থাকে, এটি স্বাভাবিক। মানুষ যাতে জান্নাতে যেতে না পারে, যাতে মানুষ শয়তানের দলভুক্ত হয়ে সবাই জাহান্নামে চলে যায়, এজন্য শয়তানের প্রতিজ্ঞা শুরু থেকেই বহাল আছে। তার অন্যতম সেরা ধোকা হল মসজিদের মাধ্যমে মানুষকে ধোকা দেওয়া। আমরা সবাই জানি বানালিল্লাহ মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একটা মসজিদ তৈরি করে, আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা গৃহ নির্মাণ করেন, নিঃসন্দেহ সহি হাদিস। কিন্তু এই মসজিদ দিয়ে যে জাহান্নাম খরিদ করা যায়, এটা কি আপনারা জানেন? আমাদের দায়িত্ব আপনাদেরকে সাবধান করা, মসজিদ দিয়ে জাহান্নাম খরিদ করা হচ্ছে আজকাল। কেমন করে হচ্ছে তার আগে আয়াতটা তর্জমা করে নি, পরে বলি। আল্লাহ বলছেন ইয়াউমা ইউনাদিহিম, যেদিন আল্লাহ পাক সবাইকে ডাকবেন, অর্থাৎ মুশরিকদের ডাকবেন যারা দুনিয়াতে বিভিন্ন শিরিক করত। ফায়াকুলু আইনা শুরাকাই আল্লাযীনা কুনতুম তাজউমুন, কোথায় আমার সে শরীকরা যাদেরকে তোমরা শরীক ধারণা করতে? আসলে আল্লাহ তো কোনো শরীক নেই, তাই না? অর্থাৎ আল্লাহ বলছে আইনা শুরাকাই, আমার শরীকরা কোথায়? এটা সঠিক অর্থে গ্রহণ করা যাবে না। মানুষ শরীক বলে বলে আল্লাহ পাক এটা বলেছেন, অন্য কোনো বিষয় নয়। قال الذين حق عليهم القول যাদের উপর জাহান্নাম অজীব হয়ে গেছে তারা তখন বলবে, রব্বানা হাউলাইল্লাযীনা আগওয়াইনা, হে আল্লাহ, হে আমাদের প্রতিপালক, ওই সমস্ত নেতারাই আমাদেরকে পদভ্রষ্ট করেছে। ধর্মের নামে কারা করে? ধর্ম নেতারা করে না, পলিটিক্যাল লিডার তো এগুলো করে না, এগুলো করে ধর্ম নেতারা। হা উলাই আগওয়াইনা, ওরা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। আগওয়াইনা হুম কামা গওয়াইনা, তারপরে আমরা অন্যদেরকে পথভ্রষ্ট করেছি যেমন আমরা নিজেরা পথভ্রষ্ট হয়ে গেছি। একটা নেতা সাইজের লোক যদি পথভ্রষ্ট হয়ে যায় তার অনেক অনুসারী লোক থাকে না? সেটি এখানে একবারে শব্দে শব্দে আল্লাহ বলে দিচ্ছেন, আগওয়াইনা হুম কামা গওয়াইনা, আমরা যেন পথভ্রষ্ট হয়েছি আমরা তেমনি অন্যদেরকে পথভ্রষ্ট করেছি। তবরআনা ইলাইক, হে আল্লাহ, আজকে আমরা এই পাপ থেকে তোমার কাছে নিষ্কৃতি চাচ্ছি, মুক্তি চাচ্ছি, আর কখনোই করব না। লাভ হবে কিছু? লাভ হবে না তো, কারণ দুনিয়াটা হলো কর্মের জগৎ, আখেরাত হলো কর্মফলের জগৎ। সেই জগতে গিয়ে যদি কর্ম করতে কেউ আগ্রহ পোষণ করে তাকে আর কাজ করার সুযোগ দেওয়া হবে না। মা কানু ইয়ানা ইয়াবুদুন, আল্লাহ বলছেন ওরা কখনোই আমাদের ইবাদত করত না। বাহ্যিকভাবে তোমরা দেখতে, ওরা মসজিদে যাইতো, ওরা আসলে আমার ইবাদত কেউই করতো না। ওরা যাইতো ওদের যে বড় সৎ লোকের উদ্দেশ্যে মসজিদটা করা হয়েছে ও তার জন্য যাইতো, আমার উদ্দেশ্যে মসজিদে যাইতো না। ব্যাখ্যা দিচ্ছি একটু পরে। অকিলা দু শরাকা একুম, তখন তাদেরকে বলা হবে তোমাদের শরীকদের সব ডাকো, দুনিয়া যাদেরকে তোমরা পূজা করতে তাদের সবাইকে ডাকো। ফাদাউহুম ফালাম ইস্তাজিবু লাহুম, তখন ওরা ডাকবে, ইয়া শেখ আব্দুল কাদের, হে আব্দুল কাদের জিলানি, সাহায্য করো আমাকে, দুনিয়া যেমন বলা হয়তো, হে অমুক পীর, হে অমুক জিনিস, যাদেরকে ডাকে মানুষ আর কি, ওর সবাইকে ডাকা শুরু করে দেবে। তখন ফালাম ইস্তাজিবু লাহুম, কেউ ডাকে সাড়া দেবে না। ওরাউল আজাব, আজাব একবার প্রত্যক্ষ চোখের সামনে দেখবে। লাও আন্নাহুম কানু ইহতাদুন, আল্লাহ দুঃখ করে বলছেন, হায় রে মানুষ, যদি দুনিয়া থাকতো তোরা হেদায়ত পাতিস কতদিনে ভালো হতো, আজকে তো কোনো লাভ হবে না। কসাস 62-63-64 তিন আয়াতে আল্লাহ পাক এই ঘটনাগুলি আমাদেরকে শুনিয়েছেন। কাসাস অর্থই হচ্ছে কাহিনী সমূহ, আখেরাতের কাহিনী এখানে বলা হয়েছে, কি হবে সেখানে আমাদের। আল্লাহ কি মিথ্যা কথা বলবে না? মিথ্যা গল্প করবে আমাদের সাথে? যেন এটা কাসাসুল আম্বিয়া নয়, বাজারে যা পাওয়া যায়, এটা আল্লাহ প্রেরিত কোরআনের কাসাস, সেখানকার কাহিনী, যে কাহিনীতে কোনো সন্দেহ করার সুযোগ নাই, মিথ্যার কোনো লেশ মাত্র নাই। সেদিন আমরা এগুলো বলবো, তাই আল্লাহ পাক আগেই আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। মসজিদ দিয়ে মানুষটি কিভাবে বিভ্রান্ত হয়, এটা তো আজীব কথা। আপনারা রাস্তায় সফরে যাবেন, দেখবেন বহু মসজিদের সঙ্গে কবর আছে, আসতে তো মসজিদ যেখানে কবর সেখানে। ওই যে আমাদের জাতীয় কবি নজরুল একটা সুন্দর কবিতা গেয়ে গেছে, কবর দিয়ে মরে মসজিদের পাশে, কবরের শুয়ে যেন কি মসজিদের আজান শুনতে পাই, এটা গান আছে না? সেজন্য তো আমাদের নজরুলকে ঢাকা ইউনিভার্সিটির মসজিদের পাশেই কবর দেওয়া হয়েছে, কারণ ভাবখানা এই উনি কবর গিয়ে গিয়ে আজান শুনে। তা আজান শুনলেই কি জান্নাত পাওয়া যাবে না? সালাত আদায় করা লাগবে? যদি ওই বিশ্বাস ওনার থাকে যে আমি কবরে গিয়েও শুনতে পাবো, তাহলে বিশ্বাসটা সম্পূর্ণ ভুল। কারণ কোরআনেই বলা হয়েছে, ওমা আনতা বিমুসমিইন মান ফিল কুবুর, যে একবার কবরে যায় সে কিছুই শুনতে পায় না, তাকে তুমি শোনাতে পারো না। তা আজান যদি মাইক লাগাইও আপনি দেন, ও তাও শুনতে পাবে না। আছে কিছু পাগলের কারবার আছে, আমি একদিন এক মাইক লাগিয়ে ধরেছিলাম, আমাদের সাতক্ষীরা খবর, কাঁঠাল গাছে হর্ন বেঁধেছে, আর হুজুর কাঁঠাল গাছের পাশে একটা ঘর বেঁধেছে ছোট্ট করে, এক সপ্তাহ ধরে ও খতম করবে, বড় লোকের বাপ মারা গেছে তো টাকা তো অভাব নাই। রাত্রে মানুষ ঘুমা যায় না, মাইক বাজলি রাত্রি কেমন হয় বলেন? আর কারো বলতে সাহস নেই, বড় লোক মানুষ। ভাগ্যক্রমে আমি ওইখানে গেছি আমার এক আত্মীয়র বাড়িতে, যাই এটা চিত্তা দেয় কেন? তাহলে ও হুজুর বললেন না, বললে যান শেষ করে দেবে, চলো যাই। গিয়ে ওই বেটাকে ধরলে, হয় বেটা তুমি চলে আসলি কোরআন রাত্রে বলে, না না আমি কোরআন সব পড়ছি তো, আর কোরআন পড়বা যখন মানুষ ঘুমিয়ে থাকে না, তখন না দিনের বেলা পড়বা, আর মাইক লাগাচ্ছ কারা শোনাচ্ছ? তাহলে কবরের বই ওনাকে শুনতে হবে, আমাকে মালিক বলে গেছে, মাইক না হলে উনি শুনতে পাবে না। আমার যে বধির লোক মাইক না হলে শুনতে পায় না, ওই লোকটাকে উঠিয়ে বসে দাও, ভালো করে শুনুক, কবর রাখা কি দরকার, শুনতে যদি সব পায়। সে বলছে আপনি আমাকে মানা করছেন, আমার যদি অনেকটা কন্ট্রাক্ট আছে, তোর টাকা আমি বাড়ি চলে মাইক অফ করে দিই। চিন্তা করেন কত জাহিলিয়াত চলছে এই আধুনিক যুগে। তার ধারণা হলো ওই মাইক লেগে তামাম রাত কবরের পাশে কোরআন পড়লে ওই মোরদার খুব নেকি হবে, তিনি কবর শুনে বহুত নেকি পাবে। বড়লোকেরা এই সমস্ত পাপ কাজগুলো বেশি করে, টাকা আছে তো, মানুষ মরে গেছে কত যে হয় মৃত্যুর পরে, এসব তালিকা দিয়েছে আমরা সালাতুর রসুলে, প্রায় 93টা বেদাত হয় আর 23টা শিরক হয় বাংলাদেশ, গুনলে আরো পাওয়া যাবে, ওগুলো তালিকা বলার সময় এখন না। আমি খেলে বলছি মসজিদ সম্পর্কে, এইবার বড় লোকের টাকা আছে, বাবার কবর পাশে একটা মসজিদ বানাই দিল, টাইস টাইস দিয়ে ফাইন করে, লোকের খড়ের ঘরে যাবে নাকি, সালাদা করতে পারে, ফার্স্ট ক্লাস মসজিদ পেলে, এসি ঘর পেলে, সব ওখানে যে চলে যাবে। মসজিদটা তৈরি হয়েছে ওই ব্যক্তির অস্তিলায়, ওই ব্যক্তি যেন আজান শুনতে পায়, এবং ওই ব্যক্তির মসজিদ সব আসতেছে তার একটা ক্রেডিট। আমাদের তাহারিকে প্রায় ফতো আসে, এই মশা একটা এসছে ইন্ডিয়া থেকে, তারা বলছে যে ওই মসজিদে সালাত আদায় করা যাবে কিনা যে মসজিদ কবরের সঙ্গে তৈরি করা হয়েছে। ইন্ডিয়াতে ওই ফেতনা দারুণ চলছে, এবং সেই মসজিদের গেটে এক খাজা বাবার নাম লেখা আছে, সেই মসজিদে যাওয়া যাবে কিনা চিন্তা করেন, গেটে লিখে দিয়েছে মানে এই মসজিদটা অমুক খাজা বাবার, কি বলতে হবে এখন, জবাবটা কি দেওয়া যাবে। আর এখন আমাদের বাংলাদেশে মসজিদের মধ্যে আল্লাহ মোহাম্মদ বসে আছে, আছে না, এ কেবলা দিকে ডান পাশে আল্লাহ বাম পাশে মোহাম্মদ, টাইলস বিক্রি হচ্ছে, কাবা ঘরের ছবি বিশাল আকারে বানিয়ে দিয়ে মসজিদ মেহরাবে দুই দিকে দূরে টাঙিয়ে দিয়েছে বড় বড় খাম্বাওয়ালা। মসজিদে সালাত আদায় করবে কি, লোক খাম্বাই দেখে, কে এগুলো নিষেধ করবে, সাবধান থাকেন। এই মসজিদগুলো যদি কোন ব্যক্তির উদ্দেশ্যে হয়, এই মসজিদ সালাত আদায় করা টোটালি হারাম, মসজিদ হবে আল্লাহর উদ্দেশ্যে, ইন্নাল মাসাজিদ লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা, মসজিদ সিরে আল্লাহর জন্য হয়, আল্লাহর সঙ্গে কাউকে তোমরা আহ্বান করো না। যত কবর পূজারী প্রত্যেক কবরের পাশে মসজিদ লাগিয়েছে, পিসাব কবর শুধু কবর নেই, পাশে মসজিদ আছেই, যাতে মুসলমানরা সালাতের উদ্দেশ্যে মসজিদে যায়, সে সঙ্গে কবরের জিয়ারত হয়, দুটো পয়সা তারা পায়। ঢাকার একটা বিখ্যাত মসজিদে ইমাম সাহেব, যাকে সবাই আপনারা চিনেন, একসময় রেডিও বাংলাদেশে বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় কারি ছিলেন, কারি এক ডাকে সবাই চেনে, জাতীয় সংসদে যত মিটিং শুরু হয় ওনার কেরাত ছাড়া শুরু হয়েছে না, দুর্ভাগ্য এখন তিনি জবান বন্ধ হয়ে কয়েক বছর পড়ে আছেন। ইনি একসময় বাংলাদেশ শেরেক বিদাত উচ্ছেদ কমিটির সভাপতি ছিলেন, আমার তো ছাত্র জীবন ঢাকা ইউনিভার্সিটিতে, গেলাম তার মসজিদে, এরপর মিটিং হবে, মিটিংয়ে বসার আগেই দেখলাম পাশ দিয়ে লোক সব একটা ঘরে ঢুকছে, আমার কিউরিয়াসিটি হলো, দেখি না ঘরের মধ্যে কি, যে দেখি বড় একটা কবর, আমার তিনতলা পরে কবর কেন, মানে কবর হয়তো আসে নিচে কোথাও মাটিতে, তিনতলা নিয়ে আসছে কবর টান দিয়ে, সমস্ত লোক কেউ যে শ্রদ্ধা করছে, কেউ সেখানে পয়সা দিচ্ছে, কেউ সেখানে আগরবাতি ইত্যাদি দিচ্ছে। আমি ফিরে এসে ইমাম সাহেব, ইমাম সাহেব আপনার মসজিদে এটা কি হচ্ছে, মুখে হাত দিয়ে খবদা খবদা উচ্চারণ করে নাও, কেন, ওটা করে চাকরি থাকবে না, যেটা কি হলো, আপনি বাংলাদেশ থেকে শেরেক বেদাত উচ্ছেদ করবেন, আপনার মসজিদের মধ্যে শেরেক লালন করছেন, আপনি সেই মসজিদের খতিব এবং ইমাম, আপনাকে দিয়ে কি শেরেক উচ্ছেদ হবে, আপনার মিটিং আমি থাকলাম চলে আসলো, সে যে হাত পা ধরা দেখি ভাই ভাই যায় না যায় না, তো অসম্ভব, আপনি নিজে একটা মোশরেক, নিজের মসজিদ থেকে শেরেক উৎখাত করতে পারেন না, আপনি চাকরি ছেড়ে চলে যাবেন এখান থেকে, তারপরে আপনার সঙ্গে আমরা আনুগত্য করব, আপনি কিসের কথা আর কাজ দুরকম, পরিষ্কার বললো ভাই ওটা যদি আমি না রাখি তাহলে আমার চাকরি থাকবে না, আর চাকরি গেলে আমি সেলিব্রিটি খাবো কি, আমাদের ভাই আপনি সেলিব্রিটি থাকেন, আমরা আমাদের বাড়িঘরে যাই, তোমরা তখন আর বিয়ে নিকে, তোমাকে আগের খবর বলছি, তখন ঢাকার মেয়ে ছাত্র আমি, অবস্থাটা বোঝেন হচ্ছেটা কি, কবর যার ওই ব্যক্তি মসজিদের মাটিদাতা, এখন তো লোকেরা চাঁদা দিয়ে দিয়ে বিশাল মসজিদ বানিয়েছে, কিন্তু তার ছেলেদের দাবি আমার আব্বার কবর যেন ওখানে থাকে, কোনো তো সরানো যাবে না। কি করবে, ঢাকা শহরে একটা মাটির মূল্য কত, চলছে চিরদিন, অসংখ্য মসজিদ পাবেন, রাস্তার ধারে যান মসজিদ দেখেন সঙ্গে কবর আছে, কি করবেন? এসব বিষয়ে ফতোয়া একটাই, যদি ওই ব্যক্তির উদ্দেশ্যে মসজিদ হয় এবং আপনি ওই ব্যক্তির নিয়তে ওই মসজিদে যান, আপনার সালাত টোটালি বাতিল, মসজিদ ঢোকাই হারাম। আর হঠাৎ করে গিয়েছেন আপনি জানেন না মসজিদ সালাত আদায় করেছেন, তাহলে আপনার সালাত জায়েজ হবে, পরে আর যাবেন না। যারা মসজিদের সঙ্গে কবর বানাচ্ছেন বা কবরের সঙ্গে মসজিদ বানাচ্ছেন তারা তওবা করেন, একেবারে নিষিদ্ধ। হাদিস শুনেন, আল্লাহ রসুলের মৃত্যুর মাত্র 5 দিন আগে মাআশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিসটা এসেছে, আন আয়েশা কালাত লম্মা কানা মারাদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাযাকারা বাযু নিসাইহি কানিসাতান বি আরদিল হাবশা। আল্লাহ রসুল যখন মৃত্যুর শয্যায় যে রোগে হয়েছিল, যে রোগ থেকে আর উনি ওঠেন নাই, অন্যান্য যে পরিষ্কার ব্যাখ্যা আসছে 5 দিন আগে, সেই অসুস্থ অবস্থায় মাথা গায়ে চাদর মুড়ি দিয়ে অবস্থায় উনি শুয়ে আছেন, পাশে তার স্ত্রীরা আছে, তার মধ্যে মারিয়া কিপ্তিয়া দাসী যিনি ছিলেন অরিজিনালি খ্রিস্টান মিশরের, তাকে মিশরের বাদশা আমাদের রসুলকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিয়া পাঠিয়েছিলেন, এই মারিয়া কিপ্তিয়া গল্প করছে যে খ্রিস্টানদের গির্জাগুলো কতই না সুন্দর, তার বাপদাদের করে তো। সঙ্গে সঙ্গে আরো দুজন যারা হাফসায় গেছিলেন, উম্মে হাবিবা এবং উম্মে সালামা, ওনারা হাফসা নাজাসী বাচ্চারা ওখানে ছিলেন, ওনারা দেখে এসেছেন সেখানে যে খ্রিস্টানরা সুন্দর সুন্দর গির্জা বানিয়ে সেখানে এবাদত করে, সেই গল্প আল্লাহ রাসূলের সামনে ওরা পাশে বসে বসে নিজেরা গল্প করছে। হঠাৎ আল্লাহ রাসূলের কানে এই কথাগুলো গেল, উনি তখন মুতে কাপড় ফেলে দিলেন, ফেলে দিয়ে মাথা উঁচু করলেন, ফারাফা আলা সুফা কাল উলাইকা ইযা কানা ফীহিম রাজুলুস সালেহ, শুনে রাখো এই খ্রিস্টানদের মধ্যে যখন কোন সৎকর্মশীল ব্যক্তি মৃত্যুবরণ করত, বানাওয়ালা কবরিহি মসজিদান, তখন তারা তার কবর উপরে মসজিদ তৈরি করত, সুম্মা সাবারু বিযালিকা সুয়ার, অতঃপর ওই ব্যক্তির ছবি তৈরি করে ওই মসজিদে রেখে দিত বা পাশে টাঙিয়ে রাখত। উলাইকা শিরারু খালকিল্লাহ ইয়াউমুল কিয়ামা, এরা আল্লাহর কাছে কিয়ামতের দিন সর্বনিকৃষ্ট সৃষ্টি হিসাবে দণ্ডায়মান হবে, বুখারী মুসলিমের হাদিস। এটা থেকে আমাদের উপদেশ গ্রহণ করতে হবে যে আমাদের মৃত্যুর পরে আমাদের কবরের পাশে আমাদের উদ্দেশ্যে যদি কোনো কবর ওই মসজিদ তৈরি হয়ে যায়, ওই মসজিদ টোটালি ওখানে ইবাদত করা জায়েজ হবে না। এই হাদিস বলার পরে আল্লাহ রাসূল বললেন, দেখো লা তাত্তাখুযু কবরি ওয়াসানা ইউবাদু, খবরদার হে আমার উম্মতে মুহাম্মাদী, আমার কবরকে যেন তোমরা মূর্তিতে পরিণত করো না যাকে ইবাদত করা হয়। লানাল্লাহুল ইহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদা, আল্লাহ পাক ইহুদি নাসারাদেরকে লানত করুন, তারা তাদের নবীদের কবরগুলিকে মসজিদে পরিণত করেছে। এই হাদিস কি যথেষ্ট নয়? আপনি যখনই মসজিদ করবেন কোন কবরের সাথে, ওই মসজিদ আর মসজিদ থাকে না, কবরের দিকে আপনার পুরো আকীদা বিশ্বাস চলে যায়। এবার আপনি হিসাব করুন বাংলাদেশে আপনার রাজশাহীর আশপাশে কতগুলো কবর এরকম আছে, ওই সমস্ত কবর ভিত্তিক মসজিদে সালাত হবে না, জেনে শুনে যদি আপনি যান আদৌ সালাত হবে না। এই মসজিদগুলো তৈরি হয়েছে কবরকে কেন্দ্র করে, কথা মনে থাকবে তো? অনেকের সমস্যা আছে যে বাপদাদা করে গেছে এখন কি করি, কেবলার দিকে গোরস্থান বানাইছে, আছেন এরকম মসজিদের কেবলার দিকে গোরস্থান, করবো কি, ফতোয়া দিতে দিতে আমাদের জান সারা হয়ে গেল। এর একটাই সমাধান, আপনি মসজিদের পশ্চিম দেওয়ালের পাশ দিয়ে অর্থাৎ সামনে দিয়ে আর একটা ওয়াল দিয়ে দেবেন, কবরস্থানের সঙ্গে আপনার মসজিদকে পৃথক যাতে গণ্য করা সম্ভব হয় আপনি সেটা করবেন। কোন অবস্থাতেই কবরকে সামনে রেখে সালাত আদায় হবে না। বাংলাদেশের ভারতে সর্বত্র মানুষের প্রতি মানুষের একটা দারুণ শ্রদ্ধার থাকে, এই শ্রদ্ধা থেকেই চলে যায় পূজার পর্যায়ে। এজন্য আল্লাহ রাসূল ভাষা ব্যবহার করেছেন রাজুলুস সালে, যখন কোন সৎকর্মশীল ব্যক্তি মারা যায় তার কবরে তারা মসজিদ খাড়া করে এবং তার ছবি তৈরি করে। আমরা এখন ছবি তৈরি করি না, আমরা এখন প্রতিকৃতি তৈরি করি, ওই ওয়ালের গায়ে একটা মানুষটা আঁকে দেয়। অনেকে এখন কলেজ ইউনিভার্সিটি করছেন, অনেকে মাদ্রাসা করছেন, মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি তার প্রতিকৃতি গেটে থাকছে, এত লোকে ঢুকে দেখতে পায় হ্যাঁ এখানে অমুক লোকে তৈরি করে এই প্রতিষ্ঠানটা। এই ছবি মূর্তি টোটালি হারাম। আশাদুল নাস ইয়াউমুল কিয়ামা আযাবান আল মুসাববিরুন, কিয়ামতের দিন সবচাইতে বেশি শাস্তিপ্রাপ্ত হবে যারা ছবি নির্মাতা, যারা ছবি তৈরি করে। আপনার ঘর বাড়ি যেন ছবি মূর্তি থেকে মুক্ত থাকে, আপনি আপনার কবরের চিন্তা করবেন ভালো করে। প্লাস্টিকের পুতুল ঘরে ভর্তি শোকেছে, বাপের বা মায়ের ছবি ঘরে টানানো, আপনাদের যখন বিয়ে হয়েছিল সেই সময়কার যুগল ছবি ঘরে টাঙানো থাকে, চলবে না এগুলা। আপনার যৌবনকালের ছবি, প্রৌঢ়কালের ছবি, বার্ধক্যকালের ছবি, প্রবীণ নেতাদের সঙ্গে ছবি তোলার ছবি, এই সবগুলো ঘরে টাঙিয়ে দেখান যে আমি একটা বড় মানুষ ছিলাম। আপনি কবরে গেলেই সব বড় সব সাইজ হয়ে যাবে, কিছুই থাকবে না, সব মাটি হয়ে যেতে হবে, দেহের কোনো দাম নাই তো, অত এগুলো করবেন না। যদি বললাম কবে থেকে চালু হলো, এটা শুধু আমাদের রসুলের ইহুদি খ্রিস্টানে করেনি, এ বহু পূর্বের নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের যুগ থেকে এগুলো শুরু হয়েছে। অকাল নূহুর রব্বে অকাল ইন্নামা আসাউনি ওয়াত্তাখাযু অত্তাবু মাল্লাম ইয়াজিদহু মালুহু ওয়া বালাদুহু ইল্লা খাসারা। قالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا وقد أضلوا كثيرا। তাদের নেতারা বলেছিল তোমরা কখনো এই সমস্ত সৎ লোকের কবরগুলোকে ছেড়ো না। ওয়াদ সুয়া ইয়াগুস ইয়াউক পাঁচজন নাম করা সেই যুগের পিশাচ ছিল। পৃথিবীর সবচেয়ে প্রথম যে ব্যক্তির কবর বোঝা হয়েছে তার নাম হল ওয়াদ, যার নাম কোরআনে এসছে। এই সবই নূহের আমলের মানুষ। এই কবর বোঝা ছাড়াইতে নূহের গলক ঘর্ম হয়ে গেছে, সাড়ে নয় শ বছর ধরে তাদের হেদায়ত করেছে, ওরা কবর বোঝা ছাড়ায়নি। কারণ মানুষ তো ব্যক্তিত্ব দুর্বল, মানুষ পাপ করে, তার বনের সাহসে কুলায় না যে মৃত্যুর পরে আমি আমার নিজের আমল দিয়ে জান্নাত পাবো, এই সাহস কম লোকেরই আছে। এজন্য এরা ওসিলা তালাশ করে, এজন্য কোন সৎ লোকের ওসিলা জান্নাতে যেতে চায়, ওরা যে কোনোই উপকার করতে পারবে না এটা বিশ্বাসই করতে রাজি না। এজন্য এই আয়াতগুলো আপনাদের শুনালাম, সবাইকে আল্লাহ সেন জমা করবেন, জমা করে বলবেন আয়না শরাকা ইয়াল্লাযীনা আশরাকু, কোথায় তারা যাদেরকে তোমরা শরীক করতে নিয়ে আসো আমার সামনে। ফালাম ইয়াস্তাজিবু, একটাও জবাব দেবেন, একটা হা করবে না। সেদিন যদি কথা বলার সাহস না থাকে এখন আমার কি করবে সে? মানুষ এগুলো বুঝতে চায় না, মানুষের মধ্যে একটা অন্ধ আবেগ আছে। সেজন্য এখন মুসলমানদের মসজিদ বানানো আর হিন্দুদের মন্দির বানানো, খ্রিস্টানদের গির্জা বানানো, অর্থাৎ উপাসনালয়গুলো সব কবর ভিত্তিক হয়ে যাচ্ছে। কথা বলছেন, এটা করা যাবে না, এটা টোটালি হারাম, এগুলো বাতিল করে দেবেন। খবরদার এই আকিদা না থাকে যে অমুকের মসজিদে গেলে আমার আজকে নেকি বেশি হবে, কারণ ওখানে একটা বড় বিশ্বাস হয়ে আছে। রাজশাহী লোকেরা একটা পীরের মসজিদে বেশি যায়, বিড়ালদহের লোকেরা ওই মাজার ভিত্তিক মসজিদে বেশি যায়, তাদের ধারণা ওইখানে গেলে আমার দোয়া কবুল হবে, আল্লাহ তো আছেই আরো পীরের দোয়া পাবো, ডবল একসাথে হয়ে যাচ্ছে না। এটা নিয়ে বলা হয় যে রামও ঠিক রাখবো, রহিমও ঠিক রাখবো, রহিম তো আল্লাহ, রাম হলো কবরের যে শুয়ে আছে বেটা, এই দুটাকে ঠিক রাখলে যেটা নিয়ে একটা কাজে তো লাগবেই। সাবধান, এগুলো মারাত্মক পাপ, শিরকে গোনা আল্লাহ পাক ক্ষমা করেন না। ওলাই ইউ শিরক না লা ইহাবেতান না আমালুক, যদি তোমরা শিরক করো তোমাদের সমস্ত আমল আমরা বরবাদ করে দেবো। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করে তারপর আল্লাহ পাক জান্নাতকে হারাম করে দেন এবং কিয়ামতের দিন সে কোনো সাহায্যকারী পাবে না। অতএব নিজ নিজ আমল নিয়ে জান্নাত পাওয়ার চেষ্টা করুন, কারোর ওসিলায় জান্নাত পাওয়ার আশা ত্যাগ করুন। কোরআন হাদিসে যার সুযোগ নেই, আমি আপনি নিজেরা যদি মন গড়া দলিল পেশ করি কাজে লাগবে না। কোরআন মৌজুদ, হাদিস মৌজুদ। আল্লাহ রাসূল মৃত্যুর আগে যখন এই ওসিয়াত করে গেলেন, তার পাঁচ দিন পরে মৃত্যুবরণ করলো, সাহাবায়ে কেরাম বসে সমস্যা, কি করা যায়? যদি আল্লাহ রসুলকে খোলা মাঠে কবর দেই, তাহলে সব সেখান থেকে দেখা যাবে আমার খলিফাদের মৃত্যুর পরে ওখানে মানুষ পুজো করবে। পাশে যেমন খ্রিস্টানরা করে, ইহুদিরা করে, সাহাবায়ে কেরাম পরামর্শ বৈঠকে বসে গেলে কি করা যেতে পারে? আমরা তো চিরকাল বাঁচবো না, আমরা মরে গেলে এই খোলা মাঠে যে কবর দেই, এই সব এসে কবর বানাবে, ওই মসজিদ বানাবে, কোথায় সে পূজা শুরু হবে, কি করা যায়? সবাই বললেন তাহলে বাকি গারকাতে যেখানে অন্যদের কবর আছে সেখানে দেওয়া হোক সাধারণ গোরস্থানে। আবু বকর সিদ্দিক বললেন ওটা যদি তোমরা করো সেখানেও বিশেষভাবে তা কবর পূজা করা হবে, ফাঁকা জায়গা রাখা হবে না, তাহলে কি করণীয়? তখন আল্লাহর পক্ষ থেকে আবু বকর সিদ্দিক হাদিস শুনালেন, দেখো আমার রসুল মৃত্যুর আগে এই কথা আমাদেরকে বলে গেছেন, দেখো নবীরা যেখানেই মৃত্যুবরণ করেন সেখানেই তাকে দাফন করতে হয়। অতএব আমার পরামর্শ, যে ঘরে তিনি মৃত্যুবরণ করেছেন ওই ঘরে তোমরা কবর খোঁড়ো। শেষকালে মা আয়েশার ঘরে মৃত্যুবরণ করেছিলেন, ওই ঘর খুঁড়ে ওইখানে তাকে দাফন করা হয়েছে, যাতে পূজা হওয়ার সুযোগ না পায়। কথা বুঝছেন? এরপরও দেখেন খলিফাদের কত দূরদর্শিতা। এর দুবছর পরে তো হয়তো আবু বকর সিদ্দিক মারা গেলেন, তাই না? দুবছর পরেই বলা হলো আবু বকর সিদ্দিকের কবরটা আল্লাহর রাসূলের সঙ্গে দাও। যদি আল্লাহর রাসূল কবরে একলা থাকে, আজও কালও একশো বছর পরে হলে ওরা পুজো করবে, মুসলমানরা ছাড়বে না, এরা মুশরিক হয়ে যাবে। তো সঙ্গে যদি একজন থাকে তাহলে তারা একে উনি থাকলেন না, অর্থাৎ আল্লাহর রাসূলের সাথেই আবু বকরের কবর দেওয়া হলো। এবার ওমর মৃত্যুবরণের সময় তার ইচ্ছে হলো আমারও যদি কবরটা ওখানে হতো কতদিনে ভালো হতো, সমস্ত লোক আল্লাহ রসুলের কবর জিয়ারাত করবে, সঙ্গে সঙ্গে আমারও একটু জিয়ারাত হতো, আমি একটু দোয়া পেতাম। মা আয়েশার কাছে অনুমতি চাইলেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বলছেন হা রে, ওখানে তো আমারও থাকার ইচ্ছা ছিল, কারণ আমার স্বামী এবং আমার বাপ সেখানে আছে, তার পাশে তো আমি থাকতাম, আমি তো বাপের মেয়ে, স্বামী স্ত্রী, পর্দা তো সমস্যা নাই। কিন্তু ওমর যখন দাবি করেছে, ওমর এখন আততায়ী আহত হয়েছে, নির্যাতিত মজদুম খলিফা আমাদের চলে যাচ্ছে দুনিয়া থেকে, তার মৃত্যুকালীন দাবি কি পূরণ করতে পারবো না? মা আয়েশা সিদ্দিকা নিজের সমস্ত আবেগ ছুড়ে দিয়ে ওমরের দাবি পূরণ করলেন, বললেন যাও ওমরকে ওখানে কবর দাও। এরপর থেকে মা আয়েশা সিদ্দিকা আর বাবার আর যেতে না, যেতে ওমর তো বেগানা, চিন্তা করেন এই তিনজন লোকের কবর এক জায়গায় কেন? এর মূল কারণ যাতে কবর বুঝানো হয় রসুলের, বিচারে বুঝতে পারছেন? দেখুন ইসলাম কত হুঁশিয়ারের সঙ্গে কাজ করেছে, প্রতিটি ব্যবহার অত হুঁশিয়ার, কোনোভাবেই যেন কবর বোঝানো হয়। যখন খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ানের সময় মা আয়েশা সিদ্দিকা এবং অন্যান্য উম্মাতুল মুমিনীনের কবরগুলো এই বাড়িগুলো ভেঙে ফেল দিয়ে মসজিদের মধ্যে নিয়ে আসার ফরমান জারি করা হয়, সমস্ত মদিনায় কান্না রোল উঠেছিল একেবারে, যে রসুলের বাড়ি ভেঙে ফেলবে, রসুল স্ত্রীদের বাড়ি ভেঙে ফেলবে। কিন্তু উপায় তো নাই, মুসলিদের সংকুলন হয় না, মসজিদ বড় করতে হবে, সমস্ত লোকের চোখের পানে সবকিছুকে উতরে গিয়ে খলিফাতুল মুসলিমিন আল্লাহ রসুলের তার নয়জন নয়টি ঘর ছিল ওখানে, স্ত্রীদের ঘর মিলে অনেকটা মিলিয়ে সবগুলো ভেঙে দিয়ে পুরো চারিপাশে ওয়াল দিয়ে চারিপাশে মসজিদ করে দিলেন, যাতে মুসলমানদের এসে অন্তত ইবাদতের সুযোগটা হয়। আপনারা যারা গিয়েছেন মদিনা দেখছেন, এক সাত পর্যন্ত পুরো ওয়াল দেওয়া, যাতে ধারণা না হয় যে এটা আমরা কবর পূজা করছি। এই বিষয়গুলো মুসলমানদের এই হুঁশিয়ারিটা খেয়াল রাখবেন। নেতা নেত্রীরা মারা যাবেন, আলেম ওলামারা মারা যাবেন, আপনাদের প্রিয় মানুষ তারা, আপনারা তাদের কবরে গিয়ে ঘন ঘন যে জিয়ারাত করবেন, ফাতিহা পাঠ করবেন, ভাবখানা এই তার কাছ থেকে দোয়া নিয়েই আমরা সব কিছু করবো, তাহলে বোধ হয় দুনিয়াতে সফলকাম হব, এই সমস্ত ধারণাগুলো বাদ দেন। যেটাই করবেন সেটা আল্লাহর কাছে প্রার্থনা করবেন, বিসমিল্লাহ বলে শুরু করবেন, কাজে বরকত হবে। যদি বিসমিল্লাহ বাদ দিয়ে অন্য কিছু বলেন বরকত হবে না, সব কাজেই বিসমিল্লাহ। এজন্য প্রতিদিন ফজর পরে উঠে আল্লাহ রসুল যে দোয়াটা পাঠ করতেন, আমরা আমাদের মার্কাজের ছেলেদেরকে সেটা শিখাই প্রতিদিন, আল্লাহুম্মা আসআলুকা ইলমান নাফিয়ান, বলেন তো আমার সাথে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়ান ও আমালান মুতাকাব্বালান ও রিজকান তাইয়িবান। কোরআনে আছে হালাল, এজন্য আমরা বলি হালালান তাইয়িবা। এই প্রার্থনা প্রতিদিন সকালে উঠে আল্লাহ রসুল করতেন, আল্লাহ তুমি আমাকে, আমি তোমার কাছে প্রার্থনা করছি ইলমান নাফিয়ান, উপকারী ইলম, ও আমালান মুতাকাব্বালান, কবুলযোগ্য আমল, ও রিজকান হালালান তাইয়িবা, এবং আমাকে পবিত্র খাদ্য দাও। এই তিনটা বিষয় যখন একটা মানুষ প্রতিদিন সকালে আল্লাহর কাছে প্রার্থনা করে, সে সারাদিন কি আর কোনো অন্যায় করতে পারে? সে তো আমি তো আল্লাহর কাছে বলেই আসছি এমন আমল করবো যেমনটা আল্লাহর কাছে কবুল হয়। আপনি সালাত আদায় করছেন মসজিদে, অথচ আপনি দেখছেন পাশে কবর আছে, আপনার আমল তো কবুল হচ্ছে না, খেয়াল করেছেন কখনো? তার চাইতে বেরিয়ে ঘাসের পর সালাত আদায় করবেন তাও ভালো, ওই মসজিদে যাবেন না। আর মসজিদের ডাইনি আল্লাহ বামে মোহাম্মদ এগুলো দিবেন না, গাড়ির মাথায় আল্লাহ, ওই যে ইমা গাড়িগুলো আছে না, ইমা তো বলে নাকি ওগুলো বৈশাখ বড় বড় আল্লাহ, এই আল্লাহ কেন দিবেন না? কাল একটা হুন্ডা আসলো মসজিদের সামনে, হুন্ডার সামনে আল্লাহ, তোমার অন্তরে আল্লাহ নেই তো হুন্ডার মাথায় আল্লাহ দিয়ে করবো নাকি? অ্যাক্সিডেন্ট হলে আল্লাহর অ্যাক্সিডেন্ট হয়ে গেল কি, তাই না? হুন্ডা ভেঙে গুঁড়ো হয়ে গেল, কোথায় তোমার আল্লাহ থাকলো? অর্থাৎ এইগুলো করে মূর্খদের কাজ, এগুলা যারা ব্যবসায়ী তারা এগুলো বানিয়ে মেনে বিক্রি করে, হুন্ডার সামনে লা ইলাহা ইল্লাল্লাহ, এরপর তো মনের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ নেই, হুন্ডা মাথায় কি লাভটা হবে? যারা মসজিদ নির্মাণ করেন সাবধান, কবর মসজিদের ধারে না দিয়ে কবরস্থানে কবর দিবেন, মানুষ কবরস্থানে যাবে সেখানে জিয়ারত করবে, সঙ্গে ঘটনাটা স্মরণ করে দিই। উহুদের যুদ্ধে 70 জন সাহাবী শহীদ হলেন, অনেকে তাদের লাশ মদিনায় নিয়ে গেলেন যে না আমাদের মর্দা আমাদের পারিবারিক কবরস্থানে কবর দিব, স্বাভাবিক কথা, সবাই তো চাইবে, তাই না? আল্লাহ রসুল বললেন সমস্ত লাশ ব্যাগ করে নিয়ে আসো উহুদের ময়দানে, উহুদ কিন্তু মদিনা থেকে 3 মাইল দূরে, সমস্ত লাশ ফেরত আনা হয়ে হলো এবং উহুদের ময়দানেই তাদেরকে আল্লাহ রসুল দাফন করলেন। শোহাদায় উহুদ যারা গিয়েছেন হজ করতে দেখে আসছেন কবরস্থান আছে, কিন্তু আপনি ভালো করে দেখলেও একটা চিহ্ন পাবেন না যে এটা কার কবর, সমস্ত এরিয়া ঘেরা, ফাঁকা ময়দান পড়ে আছে। এবারে সচক্ষে দেখে আসছে আমরা, নিশ্চয় তাহারকে যারা রিপোর্ট পড়ছেন তারা দেখেছেন। এরপর আমরা গেছিলাম বদরে, 14 জন সাহাবী শহীদ হয়েছিলেন, দেখি ওখানে কিছু পাওয়া যায় কি, ঢুকতে দেয় না। আমাদের পরিচয় পাওয়ার পরে দ্বাররক্ষী খুব সম্মানের সঙ্গে 5 মিনিট সময় দিল, দেখলাম কিছুই নাই, সেটা ফাঁকা ময়দান, শুধু চারিপাশে ওয়াল দেওয়া যাতে অসম্মান না হয়। এটাই হলো ইসলাম, আপনি বিশেষ কোনো চিহ্ন রাখতে পারবেন না, এমনকি কবরে লিখতেও পারবেন না, কবরে বসাতে দূরে থাকে। যান বিভিন্ন পীরের কবরে, বড় নেতাদের কবর সব পীরের সাথে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বলে পরিচিত এম এ জি ওসমানের কবর কোথায়? শাহজালালের মাজারের বিশাল এরিয়া করেছে। আমি জিজ্ঞেস করলাম তোমার এত বড় কেন, মাজার তো এক জায়গায়, কিন্তু কয়েক বিঘা জমি নিয়ে মাজার বানিয়েছে কেন? তো সারা শুনেন না খবর, এই সব নেতারা বলে কি মরার সময় আমাকে ওইখানে কবর দিও, তো জায়গা তো অল্প, এত লোক কবর দিলে এরিয়া বাড়ান লাগে তো, শত শত কবর হয়েছে নেতাদের কবর, লক্ষ লক্ষ টাকা তারা দেয় ওই মাটিটা কিনে নেওয়ার জন্য। কি করবো আমরা, যারা রাষ্ট্র চালায় তারা যদি হুকুম দেয় আমাদের কিছু করার নাই, তাদের আকীদা হয়েছে এই জীবনে যাই করি না করি এই পীরের ওসিলায় আমি জান্নাত পেয়ে যাব, যেহেতু এই পীর সাহেব আল্লাহর কাছ থেকে মাশাআল্লাহ মাপ পেয়ে গেছে, উনি জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে, উনি বহু লোকের সুপারিশ উনি করবেন, নিঃসন্দেহে আমার সুপারিশটাও যাবে এবং আমিও জান্নাত পেয়ে যাব। এই আকীদা নিয়ে কিন্তু মসজিদের সঙ্গে তারা কবর হওয়ার জন্য ওসিয়াত করে, সে ভুল। সেটাই যদি হইতো কাবাঘরের পাশেই তো আবু জাহেলের, সবগুলো তো না, এরা তো আসে ইয়েতে বদরে, আবু লাহাবের কবর তো কাবাঘর তো অল্প দূরে, আবু লাহাব তো বদরের যুদ্ধে যায়নি, ও কিন্তু মরেছে বাড়িতেই, কাফেরদের বড় নেতা যারা আল্লাহ রাসূলকে কষ্ট দিয়েছে, সব তো মক্কার আশপাশের লোক, তাই না? তা ওদেরকে মাফ হবে নাকি? কোশ্চিন কেন না? মদিনা তো ওরকম বহু আসে, আল্লাহ নবী কষ্ট দিয়েছে, তাদেরকে মাফ হবে না? এগুলো চিন্তা, ভুয়া চিন্তা। এগুলো বলে মানুষকে খালি টাকা কামাই করার এক একটা ফাঁদ, শয়তানি ফাঁদ। সাবধান থাকেন। কোরআনের তিনটা আয়াত বললাম, বুখারী মুসলিমের একটা হাদিস শুনালাম, এটা আমল করার জন্য না শোনার জন্য বলেন? আমল করার জন্য না, দয়া করে আমল করবেন। মসজিদে বানানোর আগে দেখবেন ওখানে কবর আছে কিনা, সেই কবরবাসী যত বড় মানুষ হোক না কেন, তাকে উপলক্ষ করে কোনো কবর তৈরি করা যাবে না। সোজা কথা মনে রাখবেন। আল্লাহ পাক আমাদের আমলগুলোকে কবুলযোগ্য করুন, এবং যাবতীয় হারাম এবং শিরকি আকিদা থেকে আল্লাহ পাক আমাদেরকে রেহাই দিন, নিষ্কৃতি দিন, মুক্তি দিন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له বাইরে বহু লোক দাঁড়িয়ে আছেন, খারাপ লাগে ভাই, আপনি একটু এগিয়ে আসলে ভালো করতেন বোধ হয়, আর শেষে আসবেন, একটু আগে এসে বসেন তাহলে সিটটা পাবেন। এখন তো সব বাইরে রোদে থাকাই লাগবে, কিছু করার তো নেই। يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم امين واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم امين عباد الله رحمكم الله ان الله يامركم بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى اعلى واعز وجل واتم واهم واكبر